சொத்தம் சிவம் சுந்தரம் দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম আসল মানুষ যার জীবন পরে যে তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে সেই মানুষই আসল মানুষ যার জীবন পরে যে তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম সে তো নীরবে জ্বলে মরে পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে ধূপ চিরদিন গন্ধ বিনায় সে তো নীরবে জ্বলে মরে পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম